بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى شتي شتي مانوش شيما لانغون كاري اي كاروني جي شي نيجي كي أبها بوكت موني كاري نشجوي أبنر پالن كرتا دي كي بلتا برتن حبي أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أبني كي تاكي دیکھے چھن جيني شد كاري ایک باندا كي جاكن شي ناماج پاري أبني كي دیکھے چھن جو دي شي شوات پاتي تھاكي أثبا الله بھی دي شکھا دائے أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى أبني كي دیکھے چھن যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাচড়াবই মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে কখনই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সিজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন